رحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أجى كتاب الأربعين النووية إمام النووي لكده كتاب الطوف فاتدش لنبرا الحديث لا تحسدوا حسد نوجوارين لاربوت بريها مكول مسلم النر متعلق نوجيها النر خضية. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله عنه فرمد رسول الله صلى الله عليه وسلم فرمد لا تحسدوا توارا الزمن لزن حسد نوجو حسد مانكي عرزون ري الله نعمد ديدوا إين জাইবগল্লা দন সইজে বল্লা ফুর যাই বললাই তত্তু তমান্না করন আসযোগরণ ইয়া নয় হাসরত মানুষের হাসরত মানে নুবুঝিয়ে বজনিয়া ওলা তা নাজেসু আর তোর নাজেস নৌজ নজেস মানে কি এজন মাল কিন্তু গিয়ে গাড়ি কিন্তু গিয়ে খনক কিনছিস কিন্তু গিয়ে দর নিলাম তুলের দরনেয়া ইয়াতে কিন্তু গিয়ে আসজনে ও বিয়া দিলে তেবাক ঘুরিয়া দে ইবা উঠারে মহঙ্গা বেশি পাল্লা এই যে দুর দাম নয় দুর দাম তুলিয়া দে ইতে যাইয়ারে কিনে ভাঙ করিয়া দে দাম তুলি দি কোনো লব দিন দাম তুলিলে মতো উঠে কিনে নেয় গিতা অন্য পাওয়া ইতে কিনে দে বললা মতো লাগে দেন ওই মহঙ্গা আর কিন টিয়া মহঙ্গা দিয়ে কিনে পেলা আর হয়তো সাদ দিতে বর পাই দিই উঠে উগে ফক করাই যদি উঠা মাতি মিলিয়া দিই বিয়াদের মতে এবার না যদি বলো যেন গাড়ির মধ্যে গাড়ি বিয়াদি করে হারাজের মধ্যে গড়িয়া এলে নিলাম গরি নকল গড়ি ডর গুণাইন ওয়ালা তাবাগাযু তোমরা বহুত নবজ জন জনে বহুত মানে কি ইয়ানি উগ্র মানুষে আরোগ্য মানুষের দেনা ফারণ দিলের মধ্যে গুসাইয়া রাখুন রাখো রাখুন ইন নগুজ ইন হারাম আঙ্গর দিয়ে এস জনের জনে নগুজ ওলা তা দা পারো আর তোমাদের জন ফিট নদীও পর জনে জনে ফিট নদীও ফিট নদীর মানে বুঝত ইয়ানি নামাতে মাত বল নাই আজা নাই এখন এলাকাত নাই ইনি দিয়ে আল্লাহ তুই বেশি খনক ওলা আদকুম আলা বাই এক আদা তোমরা এসজনে বেশ বেশে দেড়ে আর জনে যাইয়ারে নকিনি গো ইয়া মানে কি এসজনে ধরো মাল কিনতে গিয়ে ইয়া কঠিয়া দশটিয়া কিন কিনিবার সব বুঙ্গুলো আছে না অনন কিহর মদা গেল খেয়ে দিতে পারা ইন নগুজ ইন দর গুণা ও কোন আবাদ আল্লাহ খোয়া না আর তোমাদের বিক্ষুণ আপসর মধ্যে আল্লাহর বন্ধ বায়েন বন কেন মুসলমান বিক্রিন আসল মধ্যে বায়েন কোনো ফরক নেই আল মুসলিম আখুল মুসলিম নবী হরা মুসলমান হতে বা মুসলমানর বাই লাইমু হো জুলুম নগরে তো এনে মুসলমান মুসলমানর বাই হইলে ইয়া আদা শুনি বা আমল করিন নে জমফতি এত কুরবাহাত দিয়ে ইনলা সৌলত বা আখন লইলে দেশ বানায় মুসলমান দেশ এত দেশ গুঁড়া আগে যেমন মাক্কান আসলে কিন্তু বাঘ বাঘ গদি গদি বা দিনে এড়ে বা দিন কোনো কাঠ বানায় মানে হদে আর অতন ইন আর মানুষ এর কায়ফের হলিও ইহুদি নসরা হলি বুদ্ধিস্ট হলিও হদিন আর অথনি ইন আর আর বাইন আরোগ্য মুসলমান হতে সম্মতা গেলে ইতার হন তালুক নেই গোলটি নদীব আঠিয়ে নদীব তাল তারা দেয় না পারিব টেঁয়া পয়সা আসা ধরি তারা তো তারা ফাঁসিত না করিব তাই সারা বই তারা ইতার মুসলমান হন তাই উত্তর দেশ মুসলমান দেশে খাড়ি লিলো তো কায়ফের আর এই বাঁচলিব দেখি ও আল্লাহ আর শুনলে মুসলমান ইন আর জুজুন লাইজলিমু হো হয়তো মুসলমানের মুসলমানের জুলুম গুলো না পারিব ওলা একদুলু ওষুধ মানি করে না পারিব ওষুধ মানি মানে কি দরোগ্য মানুষের একটা মুসিবতের ফজ্জে এত ফুরিছে দর্জি এত অনেকক্ষণ গুন্ডা করে মারে ধরে ইতে তোমার তো মদত সার তুমি বাঁচা পারলা তুমি ফারো লেকিন তুই তাদের ওষুধ মানি গুজে এরে দেখালা এটারে আল্লাহ দর গুণা ওলা এক দিব আর ইতা মুসলমানের মুসলমানের মিশা হতা নহ মিশা মামলা নগরে দুঃখা বাজি নগরে ইন্দ্রে জুঠা বাজি নগরে ওলা এক রহু মুসলমানের মুসলমানের হেকারত নগরে হেকার মানে বুঝতো ইয়ানি ফাঁস নগরে দিয়ে দিয়ে মানুষই বা তখন দাম নদে দিয়ে দিয়ে এবারে ইনসাম বলে নবুজতে হদি আনি দিয়া তো কাব্য দিকে দিব দে দাদা আর গ্রহণ বিয়ার এম্বা দেখিলে মিসকিন দেখিলে বোরা মিক্কে দেখিলে আল্লাহ মুসানি দিল্লা আর কী করি না ফাঁসি দর তাই সারা আরো হেকাত করি তেনহলে আল্লাহ মুসানি গুণা ডর আত্মকুয়া হা হুনা ওই ঈশ্বর উল্লাস দিয়ে সারা আমার রত্ন বিশ্বর আসলে মধ্যে তকুয়া আল্লাহর ডর হতে এড়েছি না আম্মা দিয়া এম কয়েক মতো দেখাই দিয়ে এনে বুঝার দখন দিলে এম উৎসাহ দিয়ে মাহানি আল্লাহ আলম হুন্নান আর নওয়াজ দোয়া রোজা ইন কোরআন ফরিয়া তো হতে মানুষে ই নাম্মাদে বালা তকুয়া বলে তা আরে সেরফ ইতে মা আমলা মানুষের বিক্ষুণ গলত ঘুরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ইয়ানি ইয়ান দেখাই দেখুন দিল্লা আল্লাহ আলম ইন্নু তকওয়া বানাই রে বুতো তকওয়া দিব শামিল মামলায় সাফ ভরিব মুসলমান করলে ইন দেবালা ভরিব এ তোর দিলে মাদা আল্লাহ ডরিবা আইব দে তো তো আল্লাহ ডর থাকলে মামলা ইন সাফ ভরিব যে নাকি নজ দম আল্লাহ ডর ইনাম মাদে আল্লাহ ডরা ভরিব তো তত আল্লাহ ডর আসে দে এনে আরো খুদু মানুষের নজ দোয়া ভর দে বালা মানুষের আলম উলামাতে চাইলে এই তারা তো ইন কোন মামলার দানাই আল্লাহ ডর না দিয়ে নাকি খুদু তো দেখা যার ইন আরো তো উজব بحسب امرئ من الشر يعني حق ذا خاو المسلم قدم انسان تدرو هذا بوراي ديان سبوت خنان خدي تي مسلمان بيا حقات قول أنا والله عرضه بود يعني ما شاء الله حقات قول ده خزر عرض بتوت بوري أصلا يعني صبوت عرض قوم خلود ده كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه خدي فتي مسلمان فتي مسلمان الله خدي فتي مسلمان هذا وراء كي نزار مال نزار لو نزار يعني خوني ريا نزار جاني يعني ريا خدي نزار إزات إين خدي حرام يعني خونو مسلمانه خونو مسلمانه ده اتنن سيزين بلا حق تعدي گوز نه غریبو جرم گوز نه غریبو يعني توار خاري نه غریب بلا حق الا توار مال ده بلا حق خاينه غریب دو خبازي فورتاي گودي بونت دل دنه هم تن گودي گودي منش تي ابو جهادي زالي گودي اين حرام الا توار عزت عزت خاني گودي عزت ماني کي توار زنا لواط فواحش ингуз навадибо тоар маншот безгони навадибо тоар тешала навадибо тоар без зиллат гони навадибо тоар бандагони навадибо худди аллаху аалам саллаллаху алейхи ва саллям.